ছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম, এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম চললাম। বেশ কিছু সময় তো থাকলাম, ডাকলাম মন রাখলাম, বেশ কিছু সময় তো থাকলাম, ডাকলাম মন রাখলাম, দেখলাম দুটি চোখে বৃষ্টি বৃষ্টি ভেজা দৃষ্টি, মনে করো আমি এক মৃত কোনো জোনাকি, সারা রাত আলো দিয়ে জ্বললাম চললাম, এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম চললাম। এখানে সব কিছু শেষ নয় বেশ নয় যদি মনে হয়, এখানে সব কিছু শেষ নয় বেশ নয় যদি মনে হয়, লিখে নিও গল্পের শেষটা থাক না তবু রেষ্টা, দেখো না গোছে তুমি আন মোনা চরণে, কোন ফুল ভুল করে দোললাম চললাম, এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম। চললাম চললাম।